السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وَإِنْ يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ، وَإِنْ يَمْسَسْكَ بِخَيْرٍ فَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ. গগনে ভুবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, যে মহান আল্লাহর ইচ্ছায় আমাদের জন্ম, আমাদের মৃত্যু, আমাদের রোগ বালা জ্বালা যন্ত্রণা, মানুষের জীবনে সুখ শান্তি অশান্তি দুঃখ যন্ত্রণা এসবই আল্লাহর পক্ষ থেকে। আমরা রোগগ্রস্ত হই আল্লাহ আমাদেরকে রোগগ্রস্ত করেন বলে, আবার আরোগ্য পাই আল্লাহ তাআলা আমাদেরকে আরোগ্য দেন বলে। ওয়াইজা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি রোগগ্রস্ত হই আল্লাহ তাআলাই শিফা দেন আরোগ্য দেন। মহান আল্লাহ যদি কাউকে রোগগ্রস্ত করেন, বালাগ্রস্ত করেন, মুসিবতগ্রস্ত করেন, বিপদগ্রস্ত করলে আল্লাহ ছাড়া উদ্ধারকারী কেউ নেই, আর এই বিপদ রদ করার ক্ষমতা কারো নেই। আর যদি তিনি চান কোনো বান্দার মঙ্গল করবেন, কল্যাণ করবেন, তাহলে সেই কল্যাণকে রদ করার ক্ষমতা কারো নেই। আপনি যদি বলেন আমি কল্যাণ নেব না, আপনার কাছে কল্যাণ ছুটে ছুটে আসবে, আপনার পেছনে ছুটে ছুটে আসবে। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়ালা মুতিয়া লিমা মানাতা ওয়ালা ইয়ানফাউজাল জাদ্দি মিনকাল জাদ্দ, কেউ রদ করতে পারবে না। তুমি যা দাও রদকারী কেউ নেই, আর তুমি যা দাও না তা দেনে ওয়ালা দাতা কেউ নেই। রোগ বালা জ্বালা যন্ত্রণা আল্লাহর পক্ষ থেকে। সুতরাং আমাদের তৌহিদ হলো যে আমরা আল্লাহর উপরেই ভরসা করব। আল্লাহর উপরে ভরসা করো যদি তোমরা মুমিন হও, মানে ইমানের অংশ হল আল্লাহর উপরে ভরসা রাখা। ইয়া কওমি ইন কুনতুম আমানতুম বিল্লাহি ফালাইহি তাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমিন, যদি তোমরা মুসলমান হও হে আমার জাতি তাহলে তোমরা আল্লাহর উপরেই ভরসা করো। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের উচিত আল্লাহর উপরেই ভরসা করা। আল্লাহ হচ্ছেন ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করেন, কোন কারণ ছাড়া, কারণ ছাড়া কার্য হয় না। কিন্তু কারণ ছাড়া কার্য আল্লাহ করতে পারেন, যেমন বিবাহ ছাড়া সন্তান হয়, সন্তান হওয়ার কারণ হলো বিবাহ, আর বিবাহ না মিলন, কিন্তু বিবাহ ছাড়াও সন্তান হয়েছে। আল্লাহর ইচ্ছা বিবাহ ছাড়া মারিয়ামের সন্তান হয়েছে। তো কারণ ছাড়াও আল্লাহ তাআলা যদি চান কোনো জিনিস করতে পারেন, তবে সাধারণত কারণ কার্য কারণ ঘটেই তো আল্লাহর পক্ষ থেকে ঘটানো হয়, ফলে সেই কাজ হয় এবং সেই কর্ম ঘটে। মোট কথা হল আল্লাহর পক্ষ থেকে যখন জ্বালা বালা রোগ ইত্যাদি আল্লাহর উপরই ভরসা করব, তা বলে কি শুধু ভরসা করে বসে থাকবো না কারণ ব্যয় করবো? কারণ ঘটাবার চেষ্টা করব। আল্লাহর পক্ষ থেকে যার অনুমতি আছে সেই কারণ, সেই উপকরণ, সেই ওসিলা আমরা ব্যবহার করতে পারি না পারি না? পারি। না হলে নদীতে ডোবার মতো হবে, ভগবান তরাও, তখন ভগবান কি বলবেন? হাত পা তো নড়াও, ভগবান তরাও তো হাত পা তো নড়াও, হাত পা তো বেঁধে আর ডুবলে তুমি তা পার পাবে তা না। সুতরাং আমাদেরকে বসে থাকলে হবে না, রুজির জন্য যেমন বেরিয়ে যেতে হবে সেই রকম আমাদেরকে রোগ পালার জন্য ওসিলা ব্যবহার করতে হবে যাতে আমরা রোগ থেকে মুক্তি পাই। এবারে সমস্যা হলো কি, যে আমরা অনেক সময় যেটা কারণ নয় সেটাকে কারণ মনে করি, যেটা ওসিলা নয় সেটাকে ওসিলা মনে করি, যেটা রোগ বালা দূর করার উপায় নয় সেটাকে আমরা উপায় মনে করি, যেটা ওষুধ নয় সেটা আমরা ওষুধ মনে করি, আর তখনই হয় সমস্যা। রোগগ্রস্ত হলে চিকিৎসা করাবেন না করাবেন? না করাবেন, না হয় নিজে নিজে নিজেকে আত্মহত্যা করা ঠিক না, ওষুধ খাব না। তবে আল্লাহর উপরে ভরসা আলাদা জিনিস, সেটা বলছি, হাদিসে আছে যে আল্লাহর উপরে ভরসা করার ফজিলত কি। যেমন এক হাদিসে আছে, এক মহিলার মূর্ছারা রোগ হতো, তিনি অজ্ঞান হয়ে যেতেন এবং কাপড় সরে যেত দেহ থেকে, বলে ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করুন যেন আমার এ রোগ না হয়। তো আল্লাহ রাসূল কি বললেন? যদি তুমি চাও সবুর করো আর তোমার জন্য জান্নাত। মহিলা যখন জান্নাতের সুসংবাদ পেল আর কি চাই? জান্নাতের কাছে আর কিছু আছে? জান্নাতের সামনে মরণও স্বীকার। ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাত চাই, আমি সবুর করব, কিন্তু একটা সমস্যা, দেখছেন পর্দানসীন মহিলা, আমার গা থেকে কাপড় সরে যায়, ইন্নি আতাকাশ্যাফ, আমার গা থেকে কাপড় সরে যায়, অতএব আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন আমার এটা না হয়। আল্লাহ আকবার, দেখছেন কাপড় খুলে যাবে সেটা আমি চাই না, রোগ আমি সবুর করব, কিন্তু আমাদের মহিলারা রোগে সবুর করবে না, বিনা পর্দাতে লিপস্টিক লাগিয়ে হাসপাতালে যাবে, ডাক্তারের কাছে যাবে, পরশ নিতে যাবে, তাই না? ও উল্টো ব্যাপার। তো যাই হোক, সবুর করার মর্যাদা হচ্ছে আলাদা, কিন্তু আপনাকে যদি চিকিৎসা থাকে চিকিৎসা করতে হবে, কষ্ট ভোগা এবং চিকিৎসা না করিয়ে মারা যাওয়া এটা কিন্তু বাঞ্ছনীয় নয়। তাহলে চিকিৎসা কি কি বৈধ? চিকিৎসা হচ্ছে দুই শ্রেণীর, এক হচ্ছে সাবাবুন শারঈ, চিকিৎসা শারঈ চিকিৎসা, শারঈ মানে যে চিকিৎসার অনুমতি শরীয়তে আছে, আর এক হচ্ছে সাবাবুন কাউনি, তার মানে যে চিকিৎসা অনুমতি সেই চিকিৎসা হচ্ছে, দ্বিতীয় চিকিৎসা হচ্ছে বৈজ্ঞানিক চিকিৎসা, যেটা মানুষ অভিজ্ঞতার ফলে বুঝতে পারে যে এইটা করলে এইটা হয়, এই চিকিৎসার অনুমতি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদাও ওয়ালা তাদাও বিল হারাম, তোমরা চিকিৎসা করো, এবং নিজেও অনেক কিছু চিকিৎসা করেছেন, বৈজ্ঞানিক চিকিৎসা, অভিজ্ঞতার চিকিৎসা, অভিজ্ঞতা তো বুঝতেই পারছেন মানুষ নিজে নিজে আবিষ্কার করে, কিন্তু এই আবিষ্কার আবিষ্কার করে সৃষ্টি করতে পারে না, যেটা করে সেটা আল্লাহর বুদ্ধিতেই করে, আসলেই আল্লাহ তাআলাই হচ্ছেন সবকিছুর সৃষ্টিকারী। সুতরাং এই চিকিৎসাতে এই রোগ ভালো হবে এটা কে আবিষ্কার করেছে? মানুষ, কিন্তু সৃষ্টি করেছেন কে? আল্লাহ। মনে থাকবে একটা লোহা আছে, এই লোহার সামনে একটা জিনিস যদি নিয়ে যান টেনে ধরে, এটা কি বলে? চুম্বক, তাই না? বা চুম্বক। তো এটা মানুষ আবিষ্কার করেছে, এই জিনিসটা লোহার কাছে নিয়ে গেলে টেনে ধরে, এটা মানুষ সৃষ্টি করেছে না আবিষ্কার করেছে? আবিষ্কার করেছে। একটা জিনিস আছে, মাটি থেকে এক প্রকার গ্যাস বের হয়, সেই গ্যাসটা অক্সিজেনের সাথে মিশ্রিত হলে, যেমন মিথেন গ্যাস বলে, যেমনি অক্সিজেনের সঙ্গে মিশে যায় তেমনি কি হয়? আগুন ধরে। এটা মানুষ আবিষ্কার করেছে না সৃষ্টি করেছে? আবিষ্কার করেছে। এভাবে যত কিছু মানুষের আবিষ্কার আছে, সৃষ্টি নয়। ওষুধ মানুষের আবিষ্কার, ক্যান্সারের ওষুধ, তারপরে বড় বড় রোগের ওষুধ মানুষ আবিষ্কার করেছে, অপারেশন করে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ ফিরিয়ে দেওয়া বা জয়েন্ট লাগিয়ে দেওয়া বা রোগ দূর করা, বিভিন্ন রকমের ওষুধ, অস্ত্রোপচার ইত্যাদি মানুষ কি করেছে? আবিষ্কার করেছে। সৃষ্টি করতে পারে না মানুষ। এখন এই দুই কারণ ছাড়া যদি আপনি অন্য চিকিৎসা অন্য পথ ব্যবহার করেন তাহলে একে কি হবে? শিরিক হবে। যে চিকিৎসায়, যে পদ্ধতি চিকিৎসার আপনার শরীয়ত বলে না যে এটা আছে, বিজ্ঞানও বলে না যে এটা হতে পারে, তাহলে সেটা কি জানতে হবে? সেটা শিরিক জানতে হবে। আল্লাহ তাআলা প্রত্যেক কাজের পেছনে, বস্তুর পেছনে হেতু সৃষ্টি করেছেন, যার সম্মিলনে কোনো কিছু সংগৃহীত হয়। কিছু আছে শরাই বিধিগত, কিছু আছে প্রাকৃতিক কৌণী বৈজ্ঞানিক। এই দুটি হেতু ছাড়া কোনো জিনিসের প্রতিক্রিয়াতে মুমিনের প্রত্যয় জন্মাতে পারে না। অবশ্য আর একটা তাসির আছে, প্রভাব আছে, যেটা শয়তানি এবং জিন থেকে করা হয়, জিন এবং শয়তানের মাধ্যমে করা হয়। যেমন জাদু, জাদুতে বিশ্বাস করেন না করেন না? জাদুতে বিশ্বাস আছে না নেই? আমরা জাদু বিশ্বাস করি না করি না? করি। আমরা জানি যে জাদু মানুষের ক্ষতি করতে পারে, তবে যে ক্ষতিটা হবে সেটা আল্লাহর ইচ্ছায় হবে। আল্লাহ যদি অনুমতি না থাকে কিছুই হবে না, এমনকি রোগ আল্লাহর ইচ্ছা ছাড়া হবে না, রোগ ভালো হওয়াটাও আল্লাহর ইচ্ছা ছাড়া হবে না। তো মোট কথা হচ্ছে যে এই দুটো কারণ ছাড়া যদি কেউ অন্য কারণ ব্যবহার করে তাহলে শিরিক হবে। আমরা তো ডাক্তার নই, যারা ডাক্তার আছেন তারা ডাক্তারি চিকিৎসার কথা বলবেন, আমরা শরীয় জ্ঞান কিছু রাখি, সেই হিসাবে শরীয়তের চিকিৎসা সম্পর্কে বলবো। ঝাড়ফুঁক একটা চিকিৎসা, আর কোরআন হচ্ছে শিফা। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। শিফা মানে হচ্ছে কি? আরোগ্য। কিসের আরোগ্য? রোগের আরোগ্য। কোন রোগের আরোগ্য? মানুষের দুরকম রোগ আছে, এক হচ্ছে হার্দিক বা মানসিক রোগ, আর এক হচ্ছে দৈহিক বা শারীরিক রোগ। কোরআন হচ্ছে আমভাবে দুই রোগেরই চিকিৎসা। আপনি কোরআন দিয়ে উভয় রোগের, হার্দিক রোগ এবং দৈহিক রোগ, দুটো রোগেরই চিকিৎসা আপনি করতে পারেন। ঝাড়ফুঁক ইসলামে স্বীকৃত, ঝাড়ফুঁক করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ফুঁক করেছেন এবং তার উপর ঝাড়ফুঁক করা হয়েছে। কোরআন কারিমের শেষ সূরা দুটি ঝাড়ফুঁকের মন্ত্র বলেই প্রসিদ্ধ আছে। কোন সূরা? শেষ সূরা দুটো, ফালাক আর নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হলো। দেখেন, জাদুতে বিশ্বাস করি না করি না? এমন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হলো, তিনি প্রভাবগ্রস্ত হলেন, তার দেহেও জাদু প্রতিক্রিয়া করল। এই দুই সূরা নিয়ে তার নিকট উপস্থিত হলেন জিবরিল আলাইহিস সালাম, আর বললেন যে এক ইহুদির নাম লাবিদ বিন আসাম আপনাকে জাদু করেছে, আর সেই জাদুর বস্তু জারওয়ান কুয়ায় রাখা হয়েছে। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে তা উদ্ধার করলেন। তা ছিল একটি চিরণি, কয়েকটি চুল আর একটি সুতো। দেখেন, চুল দিয়ে জাদু হয়, তাই না? চুল দিয়ে জাদু হয়। এই জন্য মহিলাদেরকে বলা হয়, তোমরা লম্বা লম্বা চুল থেকে সাবধান, যেখানে সেখানে ভেলো না। আবার বিক্রি করে অনেকে, বিক্রি করা তো হারাম, আর চুল যেখানে সেখানে ফেলো না, কারণ চুল দিয়ে জাদু হয়। তাতে দেওয়া ছিল 11টি গেরা সুতোতে, এছাড়া একটি নর খেজুর গাছের শুকনো মোছা, ওই যে আমরা বলি না নর খেজুর, যেটাতে খেজুর ধরে না, সেই মোছা দিয়ে, সেই মোছা শুকনো মোছা, এবং মোমের একটি পুতুল ছিল যাতে কয়েকটি সুচ ঢোকানো ছিল। কিভাবে জাদু করে দেখেন, জাদুকররা বিভিন্ন পদ্ধতি আছে, আর লাবিদ করেছিল এই পদ্ধতিতে ইহুদি, এবং তাদের যে মন্ত্রতন্ত্র ছিল সেই দিয়ে জাদু করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহে প্রতিক্রিয়া করেছিল। জিবরিল আলাইহিস সালামের নির্দেশে তিনি উক্ত দুই সূরা থেকে এক একটি আয়াত পাঠ করলেন, এবং তার সাথে একটি করে গিরা। কটা গিরা ছিল? 11টা। দুটো সূরাতে কটা আয়াত আছে? 11টা। দুটো সূরাতে 11টা আয়াত আছে। সুতরাং একটা একটা করে গিরা খুলতে লাগলো এবং সূচ বের হতে লাগলো। শেষ আয়াত পর্যন্ত পৌঁছতে পৌঁছতে সমস্ত গিরাগুলি খুলে গেল এবং সূচগুলিও বের হয়ে গেল। এরপর তিনি সঙ্গে সঙ্গে আরোগ্য লাভ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার আবু হাবিস জুহানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবু হাবিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমি তোমাকে উত্তম ঝাড়ফুঁকের কথা বলে দেব নাকি, যার মাধ্যমে আশ্রয় প্রার্থনাকারীরা প্রার্থনা করে থাকে? তিনি বললেন, অবশ্যই বলে দেন ইয়া রাসূলুল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা দুটিকে উল্লেখ করে বললেন এই সূরা দুটি হল মুআউযাতান, মুআউযাতান কোন সূরা দুটো? ফালাকার নাস। মুআউযাতান মানে হচ্ছে ঝাড়ফুঁকের মন্ত্র, ঝাড়ফুঁক করতে চান তাহলে এই সূরা দুটো দিয়ে ঝাড়ফুঁক আপনি করবেন, এতে জাদু জিন এসব দূর হয়ে যাবে। আপনি যদি মানে বোঝেন, দুটো সূরার মানে বুঝলে আপনি বুঝতে পারবেন যে কোন কোন চিকিৎসায়, বরং হাদিসে বলা হয়েছে যে প্রত্যেক রোগের চিকিৎসা দৈহিক কিংবা মানসিক, জিন শয়তান জীবজন্তু ইত্যাদি সমস্ত রকমের ভয় থেকে যথেষ্ট। কি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? সকালে তিনবার করে তিনকুল পড়ো আর সন্ধ্যায় তিনবার করে তিনকুল পড়ো, সব কিছুর জন্য যথেষ্ট হয়ে যাবে। এটা একটা বিশাল চিকিৎসা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ ও জিনের বদনজর থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করতেন। যখন এই দুটো সূরা অবতীর্ণ হলো তখন সব ছেড়ে দিয়ে তিনি এই দুটো সূরা পড়ে কি করতে লাগলেন, আশ্রয় প্রার্থনা করতে লাগলেন। আর তিনি কি করতেন, বিশেষ করে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যখন বিছানায় তিনি শুতেন, বিছানায় শোয়ার সময়ে হাত দুটোকে জমা করে এই সূরা পড়তেন হালকা থুতু দিয়ে, এইভাবে হাত তুলে তারপরে তিনি মাথা থেকে নিয়ে সারা শরীরে যেখানে হাত পৌঁছে সেইখানে তিনি বুলিয়ে নিতেন, তারপরে শয়ন করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যখন তিনি রোগের জন্য অক্ষম হয়ে গেলেন হাত ফেরাতে, তবুও আমি ঝাড়ফুঁক তার হাত দিয়ে করতাম, তার হাতটাকে আবার বোলাবার চেষ্টা করতাম। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, এই সূরা দিয়ে বা তার সঙ্গে সঙ্গে আরেকটা সূরা কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস মিলিয়ে রাত্রে শোবার সময়ে এইভাবে ফুঁক দিয়ে ঝাড়ফুঁক করতেন। সাবিত রাহিমাহুল্লাহ একজন তাবি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আমি কি তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন্ত্র দ্বারা ঝাড়ফুঁক করব না? সাবিত বললেন অবশ্যই। আনাস দোয়া পড়লেন, আল্লাহুম্মা রাব্বান নাস মুযহিবাল বাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লা ইউগাদিরু সাকামা অথবা সুকমা। তো আল্লাহ তুমি মানুষের প্রতিপালক, তুমি কষ্ট দূর করো এবং আরোগ্য দান করো, যেহেতু তুমি রোগ আরোগ্যকারী, তুমি ছাড়া আরোগ্যকারী আর কেউ নেই, তুমি এমন ভাবে রোগ নিরাময় করো যেন তার রোগকে নির্মূল করে দেয়। এই হচ্ছে একটা আম দোয়া, কোরআনের চিকিৎসা হয়ে গেল। কোরআন, আপনি কোরআনের যে কোনো অংশ নিয়ে আপনি চিকিৎসা করতে পারেন। আর কিছু কিছু বলা হয়েছে, যেমন সূরা তিন সূরার কথা বলা হলো, বাকি দোয়া সমস্ত চিকিৎসার জন্য দোয়া হচ্ছে আজহিবিল বাস রাব্বান নাস। কেউ যদি বলে ভাই আমার এই হয়েছে আমার হয়েছে, দোয়া করুন, কি দোয়া বলতে হবে? এমনি রোগী দেখতে যাওয়ার দোয়া আলাদা, আমরা কি বলি লা বাসা তাহুরুন ইনশা আল্লাহ, তার মানে কি? এই কথা বললে অনেকে রেগেও যাবে, যদি এই মানেটা কেউ বোঝে তো অনেক মানুষ রেগে যেতেও পারে। কি ব্যাপার, মানেটা কি? লা বাসা তাহুরুন ইনশা আল্লাহ, একটা লোক পড়ে গেল ফেটে রক্ত বেরোচ্ছে, তখন আপনি বলছেন লা বাসা তাহুরুন, আরে ব্যথা হলো তোমার, এই হলো, আহা ভালো হবে, এরকম না, কি বলতে হবে? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, পবিত্র হয়ে গেলে তো রাখবে না, রাখবে না। এখানেই একটা লোক যখনই হোঁচট খেয়ে পড়বে, তারপর তাকে যদি বলা হয় কোনো সমস্যা নেই, সে রাখবে, অনেকে রাখবে, যারা বোঝে না তারা রাখবে। একবার একটা লোকের বললো যে আমার মা মারা গেছে, তখন একজন সৌদি বলল আলহামদুলিল্লাহ, আমার মা মারা গেছে, আলহামদুলিল্লাহ বলছে, কি বলবে বলো, কি বলবে, আলহামদুলিল্লাহ বলবে তো কি বলবে? তো সে রাগ করেছে, কারণ সে জানে না আলহামদুলিল্লাহ বলার মানে অবস্থাটা ব্যবস্থাটা সে বোঝে না। তো যদি লাভ আসা তাহুরুন বলেন, এটা রোগী দেখতে যাওয়ার, যে তুমি ভাই কোনো সমস্যা মনে করো না, মানে চিন্তা করো না, এটা তোমার জন্য কি হয়, তাহুর হবে, পবিত্র হবে, গুনাহ থেকে পবিত্র হবে। তো এটা তো দোয়া হলো না, দোয়াটা কি? যদি বলো ভাই আমি, আমার খুব কষ্ট হচ্ছে ভাই, আমার জন্য দোয়া করেন, কি বলতে হবে? আজহিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল লা ইউগাদিরু সাকামা। এই হচ্ছে আম দোয়া। যখনই আপনি আপনার ইমাম সাহেবকে বলবেন হুজুর আমার ছেলে হাসপাতালে আছে দোয়া করেন, তখন তো নামাজের পরে ঘটা করে একবারে হাত তুলে সবাই আমিন আমিন, কি বিশাল দোয়া করলো, রাব্বানা আতিনা রাব্বানা জালামনা ধান ভান্তে শিবের গীত, ধান ভান্তে শিবের গীত বিয়ের সময় বলির মন্ত্র, তাই না? জবাই করার সময় কিসের মন্ত্র? বিয়ের মন্ত্র। তো এই যে এটা না ফরমাইশি দোয়াও, এর কোন প্রমাণ নেই যে ফরমাইশি দোয়ার ফরজ নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কোন সময়ে। বরং যখনই দোয়া চাইবে তখন ইমাম সাহেবও বলবেন এবং সবাই নিজে নিজে বলবে। কি বলবে? আযহিবিল বাস রাব্বান নাস ওয়াসফিয়ানতাস শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউগাদিরু সুকমা। যদি মুখস্থ না থাকে তো কমসে কম আরবিতে শাফাহুল্লাহ ওয়া আফা কিমা শাফাহুল্লাহ কিমা সামনে যদি হয় শাফাকাল্লাহ। আরবি যদি নাই বলতে পারো তাহলে বাংলাতে বলা যাবে না? কি বাংলাতে বলতে হবে? আল্লাহ তোমাকে সুস্থতা দান করুক, আল্লাহ তোমাকে ভাই শিফা দান করুক। বাংলাতে বলা যাবে না? জানা না বিদাত। বাংলাতে দোয়া করা বিদাত নাকি? নাকি আরবিতে শাফাক আল্লাহ বলা বিদাত? বলছে ফি আমানিল্লাহ বলা বিদাত, আল্লাহ হাফেজ বলা বিদাত। ভারী মুশকিল বটে। আমি জানি না ভাই যে বিদায়ের সময়ে লোকে যখন বলে আসছি তাহলে কি দোয়া বলতে হয় আমি জানি না। তো বাংলাতে দোয়া দিতে পারবো না? তো আরবিতে নিজের ভাষায় দোয়া দিতে পারবো না? ফি আমানিল্লাহ, এটা নাই মানলাম, হাদিস কোরআনের নাই, আল্লাহ হাফেজ। অবশ্য খোদা শব্দটা খোদা হাফেজ অনেকে বলে, সেটা আলাদা কথা, কিন্তু আল্লাহ হাফেজ বলা যাবে না? যাবে না। আল্লাহ তোমার হেফাজত করুক মানে কি? ফি আমানিল্লাহ মানে তাই, তুমি আল্লাহর আমানে যাও, আল্লাহর নিরাপত্তায় যাও। কোন সমস্যা আছে? কিন্তু অনেক মানুষ মনে করে যে হাদিসে নেই অতএব বিদাত। তো প্রত্যেক কথাকে আমরা যে বাংলাতে বহু কথা বলে থাকি, মানুষকে দোয়া দিয়ে থাকি, দোয়া নিয়ে থাকি, সব কি হাদিসে আছে নাকি? না কোরআনে আছে, সমস্যা নেই। সুতরাং সার্বিক রোগের জন্য যদি কেউ দোয়া চায় এই দোয়া বলবেন, এটা হচ্ছে এমন মন্ত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া বলতেন, কানা ইয়াউদু বাদা আহলিহি ইমসাহু বিয়াদিহিল ইউমনা। তিনি পরিবারের কারো কারো নিকট উপস্থিত হয়ে তার গায়ে হাত রেখে মাসাহ করে তার গায়ে স্পর্শ করে কি করতেন? বলতেন, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউগাদিরু সুকমা। গায়ে হাত দিয়ে বলতেন, তাই না? এই জন্য আমাদের ঝাড়ফুঁককারীরা গিয়ে হাত দিয়ে গায়ে হাত দিয়ে কি করে? ঝাড়ফুঁক করে। চাহে তার গায়ে হাত দেওয়া জায়েজ হোক বা না হোক, তাই না? আল্লাহুল মুস্তাআন। আপনারা নিশ্চয়ই জানেন যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রীর এক প্রকার রোগ হয়েছিল, লাল লাল গায়ে কি বেরিয়েছিল। আর এক সময়ে তিনি ঝাড়ফুঁক করাচ্ছিলেন এক ইহুদি মহিলা দিয়ে, ইহুদি মহিলা দিয়ে ঝাড়ফুঁক করেছিলেন, করাইছিলেন। তারপরে তিনি বাড়িতে প্রবেশ করলেন, যখনই গলা খাঁকার দিলেন, দেখেন বাড়িতে প্রবেশ করার নিয়ম হচ্ছে কি? তানাহনাহা, আল্লাহু আকবার, তানাহনাহা ওয়া সাওয়াত। বাড়ি প্রবেশ করার সময় বাড়িতে কেউ থাক আর না থাক, আপনার মা আছে বাড়িতে, তবুও আপনি কি করবেন? গলা সারা দিয়ে বাড়ি প্রবেশ করবেন, চোরের মতো পাটি পিচুপি চুপি চুপি করে প্রাইভেট শুনবেন। অবশ্য কোন সন্দেহ থাকে যদি আপনার স্ত্রীর প্রতি, আলাদা কথা, কিন্তু খবরদার বাড়িতে প্রবেশ করার সময় গলাতে শব্দ করবেন। ফাদা খালে যেমন একদিন প্রবেশ করলেন, সামেত সাউতাহু এহতাজাবাত মিনহু, যখনই শব্দ শুনল, শুনল ওই মহিলা খাটের নিচে লুকিয়ে গেল, কে? ওই ইহুদি মহিলাটা। উনি এলেন এবং আমার পাশে বললেন, ফামাসানি, আমাকে স্পর্শ করলেন। স্পর্শ করলেন মানে এভাবে এভাবে গায়ে হাত রাখলেন, স্পর্শ করলেন। ফাওয়াজাদা মাসা খেত, তো সুতো বুঝতে পারলেন যে আমার গলাতে সুতো বাঁধা আছে। ফাকাল মা হাজা, এটা কি? কুলতো রোকাল্লি ফিহি, মানে হমরা, এই যে হমরা, এই যে লাল কি বসে আমাদের দেশে, যে লাল লাল কি বেড়ে গুটি গুটি, তো সেই জন্য আমি এটা নিয়েছি। তো ফাজাবাজাহু ওয়া কাতাহু ফারামা বিহি, সঙ্গে সঙ্গে টেনে ছিঁড়ে ফেলে তাকে ফেলে দিলেন। ওয়া কালা লাকাদ আসবাহা আলু আব্দুল্লাহি আগনিয়া আনিস শিরক, আব্দুল্লাহ বিন মাসুদের পরিবার শিরক থেকে বহু দূরে। আব্দুল্লাহ বিন মাসুদের ঘরে, আমাদের দেশে বলে পাক মারার ঘরে চড়ুই পাকার পাখির বাসা, বোঝেন না? বোঝেন না? যে পাখি মেরে বাড়ায় তার ঘরেই পাখির বাসা, এটা কি হতে পারে? আরে কি করে হতে পারে? তো আমরা শিরকের বিরুদ্ধে লড়াই করছি, শিরকের বিরুদ্ধে দাওয়াত দিচ্ছি, আর আমার ঘরেই আল্লাহুল মুস্তাআন। বহু হুজুর আছে, সেই হুজুরদের ঘরে কেউ দেখবেন তাবিজ। আমি এক হুজুরের বাড়িতে গেলাম তো দেখছি জানলাতে তাবিজ রাখা রয়েছে, দরজায় রয়েছে, কি হয়েছে? এক মহিলা বলল, ওই হুজুর বাড়িতে সমস্যা, জ্বর জ্বালা ছাড়ছে না, তো এই জন্য ঘর বন্ধ করেছি, ঘর বন্ধ করেছি। বন্ধ করেছি মানে ঢুকবে না কে, রোগ বালা ঢুকবে না, অথচ হুজুর হুজুর আছেন। তো বলছে হ্যাঁ, আমার মেয়েদের সব অনেক সময় আমরা করি কি, আমকালে ডোম রাজা, বিয়ে কালে মেয়ে রাজা, মেয়েদের উপর ছেড়ে দেবো, করছে করুক, কিন্তু না, স্বামী হয়ে তুমি এটা করতে পারো না। তুমি গৃহস্বামী হয়ে তোমার ঘরে যে শিরিক হচ্ছে, তোমার ঘরে যে অপকর্ম হচ্ছে, এটা দেখতে হবে না? না, মেয়েরা করেছে, মেয়েরা করেছে বললে হবে? আপনি দেখেননি এগুলো তো? তারা তাবিজ লটকায়, তাবিজ লিখেছে এ ঘরে, এ ঘর জানলা। তো বললাম তো ঘরে জানলাই করেছেন, তো আঙ্গিনার উপরে তো গোটাই ফাঁকা, এদিক থেকে ঢুকবে না, না দরজা দিয়ে ঢুকে, রোগ বালাকে দরজা দিয়ে ঢুকে, তো গোটা আঙ্গনে তো আমরা গোটাই ফাঁকা আকাশ পর্যন্ত। তো যাই হোক, ওরা এইভাবে ঘর বন্ধ করে। তো ইবনে মাসুদ বললেন যে আমার বংশে এরকম এ শিরিক হতে পারে না। তার মানে বোঝা গেল সুতো বাঁধা শিরিক, এটা বৈধ ওসিলা নয়, না শরঈ, না কওনি, না বিজ্ঞান বলেছে সুতো পরা দিলে পরে তোমার এই বাত বিসর্প রোগ ভালো হবে, তোমার গুটি বসন্ত ভালো হবে, কি তোমার পেটে বাজা ভালো হবে, এই গাছের শিকড় বাঁধলে এই হবে। আমাদের দেশে চিকিৎসা আছে যাদের হাইড্রোসিল হয়, এক গাছের শিকড় আছে, বেঁধে রাখলে, ঝুলিয়ে রাখলে রবিবার ঝুলাতে হবে, আবার বলছে হাইড্রোসিল ভালো হয়ে যাবে। তারপরে কত রোগের কথা আছে, বিভিন্ন রকমের তালপাতা পরা, সুতো পরা, কার পরা, তারপরে বহু কিছু আছে যেগুলো হাতে বাঁধতে হয়, কোমরে বাঁধতে হয়, গলায় ঝুলাতে হয়, তাই না? তো এগুলো বৈধ ওসিলা নয়, বৈধ ওসিলা নয়, যে যে লটকানো কিছু বৈধ ওসিলা নয়। সুতরাং আব্দুল্লাহ বিন মাসুদ কি বলেন, এটা শিরিক। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নার রুকা ওয়া তামাইমা ওয়া দেওয়ালা তাশরিক, শোনো, শিরকি ঝাড়ফুঁক শিরিক, তাবিজ তুবিজ লটকানো, কবজ কি বলে, কবজ লটকানো, এ হচ্ছে শিরিক, আর জাদু টোনা করা হচ্ছে শিরিক। আচ্ছা, তাহলে এই সুতোটা কোন পর্যায়ে গেল? যেমন তাবিজ লটকানো তেমনি সুতো লটকানো, ব্যাস। তাহলে এখান থেকে বুঝতে পারলেন। তারপরে বলছেন যে কুলতু ফাইনি খারাজতু ইয়ামান ফাবসারানি ফুলান ফাজামাত আইনি আল্লাতি তালি, বলছে আমি একদিন বের হলাম তো আমাকে আমাকে একজন দেখে নিল, তারপরে আমার চোখটা, চোখে পানি পড়তে লাগলো। বদনজরও আমরা মানি, বদনজরকে স্বীকার করি না করি না, বদনজর বিজ্ঞান স্বীকার করে না কিন্তু শরীয়ত স্বীকার করে, ব্যাস। ফাইজা রাকাইতুহা সাকানাত দুমাতুহা, আমি তারপর যখন ঝাড়ফুঁক করালাম তারপরে সে কি হলো, আমার চোখের পানি বন্ধ হতে লাগলো। তখন বলে এটা হচ্ছে শয়তানের কারসাজি, যখন তুমি শিরিক করো তখন শয়তান তোমার চোখের পানি বন্ধ করে দেয়, আর যখন শিরিক করো না তখন শয়তান খোঁচা মেরে তোমার চোখে পানি বার করে। কারসাজি, শয়তানের কারসাজি। শোনো, আমি তোমাকে বলছি, যদি তুমি এটা বলতে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, তুমি যদি এটা করতে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, তাহলে তোমার রোগ এমনিই ভালো হয়ে যেত। কি সেটা? সেটা হচ্ছে তোমার চোখে পানি দেবে, চোখ যখন খচখচ করে চোখে পানি পড়ে তখন কি হয়, পরিষ্কার পানি দিয়ে চোখ ধুতে হয়, ডাক্তাররাও বলেন, তাই না? এজন্য ডাক্তারদেরও দাওয়াতের কাজ হয়, হুজুর চোখটা, হ্যাঁ চোখ ধুতে হবে। নামাজ পড়েন পাঁচ ওয়াক্তের? না বাবা, পড়া হয় না। দেখছেন ডাক্তারের সাথে নামাজের সাথ কি? আরে এ তবলিগি ডাক্তার, মানে এ নামাজি ডাক্তার এবং দায়ী ডাক্তার। ডাক্তার সাহেব বলেন যে চোখ আপনার ধুতে হবে পাঁচ ওয়াক্তের নামাজে, পাঁচ ওয়াক্তের নামাজের সময় চোখ ধুলে পাঁচবার দোয়া হবে কমসে কম, তাই না? তো চোখ ধুয়ে, চোখটা ধুয়ে ফেলো, আর কি বলবে, আজহিবিল বাস রাব্বান নাস ওয়াশফিয়ান তাশাফি লা শিফা ইল্লা শিফা উকাশিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। দেখছেন, তাহলে চোখেরও ওষুধ হয়ে গেল এই দোয়া, আল্লাহুল মুস্তাআন। তারপর অনেকে ব্যবহার করে, আমাদের হুজুররা জানবেন, চোখের দৃষ্টি বের বৃদ্ধি করার জন্য কি দোয়া কি বলে লোকে, ইয়ানুর ইয়ানুর ইয়ানুর দিয়ে চোখে এরকম করে বলি নাই, আর কি কাশাফনা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবসারুকা ইয়াউমা হাদীদ। এটা কিয়ামতের দিন যখন দেখবে অবস্থা তখন তার চোখ বিস্ফোরিত হবে। তো এইটাকে বলছে কি যে বিস্ফোরিত হবে, এটা কখন হবে? কিয়ামতে। আর এখন যদি আয়াতটা ব্যবহার করো এমনি করে, তাহলে চোখটা তোমার দৃষ্টি বিস্ফোরিত হবে, দিয়ে এখানে বের ব্যবহার করেছে। হুজুর এটা কি চলবে? ভাই জানি না, কোরআন আম ভাবে শেফা, আপনি যে কোনো আয়াত দিয়ে আপনি যদি মনে করেন এইটা দিয়ে আমার রোগ ভালো হবে, আপনি ব্যবহার করতে পারেন। আমি বলবো না যে এটা বিদআত হারাম, বুঝতে পারছেন? কোরআনের আয়াত দিয়ে কিন্তু ইয়ানুর ইয়ানুর এটা জানি না, এমনকি নূর আল্লাহর নাম এটা সহিভাবে প্রমাণিত নয় যে আব্দুল নূর নাম লাখে। তো জয়ী ফাদিসে আছে অবশ্য যে নূর হচ্ছে আল্লাহর নাম, আল্লাহ নূর সামাওয়াতি ওয়াল আরদ, কিন্তু শুধু নূর যে আল্লাহর নাম তা প্রমাণিত নয়, এই জন্য ইয়ানুর ইয়ানুর বলে ডাকাও ঠিক না, এবং এইভাবে এটা তো বিদাতের পর্যায়ভুক্ত হয়ে যাবে। ব্যাস, তো কথা হলো কি, আজহিবিল বাস রাব্বান নাস এটা হচ্ছে আম রোগের জন্য চিকিৎসা। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয়ের জন্য, হুজুর খুব ভয় লাগছে, যখন তখন ভয় লাগে, বুকটা ধর ধর করে ওঠে, বাইরে যাই মনটা ছুকছুক করে, কেমন যেন ভয় ভয় লাগে, এটা দেখতে পায় সেটা দেখতে পায়। এই ভয়ের চিকিৎসা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাতেন, আউযু বিকালিমাতিল্লাহি তাআম্মা মিন গাযাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া ইয়াহদুরুন, এই দোয়া শিখাতেন, যে এই দোয়াটা পড়বে তাহলে তোমার ভয় দূর হবে, আর ভয় লাগবে না। এইখান থেকে আব্দুল্লাহ বিন আমর, যিনি হাদিস বর্ণনা করছেন, আব্দুল্লাহ বিন আমর এটা তার বাড়ির সকলকে শিক্ষা দিতেন, কিন্তু যে বুঝত না, যে মুখস্থ করতে সক্ষম থাকতো না, ছোট বাচ্চাদের কে তারা তো বলতে পারবে না, তো তাদের জন্য লিখে গলাতে লটকে দিতেন। এই যে হুজুর তাবিজ লটকানোর দলিল, একবার আবু দাউদ শরীফে, কার কথা এটা? রাসুলের কথা। রাসুল লটকাতেন, রাসুল শিখাতেন, আর সাহাবি কি করলেন? উনি যারা শিখতে পারতো তাদেরকে শিখাতেন, আর যে বলতে পারতো না, শিখতে পারতো না, লিখে তাদের গলায় লটকে দিতেন। তাহলে সাহাবি তো করেছেন, আর সাহাবির কাজ আমাদের কাছে অনুকরণীয়, আমরা করতে পারি অনুসরণীয়। এখানে এখান থেকে দলিল নিয়ে একদম কিস্তিমাত, সুতরাং তাবিজ লটকানো চলবে, কিন্তু এটা এই হাদিস নিয়ে খুশ হওয়ার কোনো কারণ নেই, কারণ হাদিসে শেষ অংশ যেটা সাহাবির এই আমল আছে সেই আমল সহি নয়, এটা সহি সনদে প্রমাণিত নয়, অতএব এখান থেকে তাবিজ লটকানোর দলিল হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো কিছু মানে রোগ বা কোন অসুস্থতা অনুভব করতেন, কিংবা কোনো ঘা ফোড়া কিংবা কেটে গেছে এরকম কিছু হতো, তাহলে তিনি কি করতেন? ওখানে হাত রেখে একটা দোয়া বলতেন, বিসমিল্লাহি তুরবাতু আরদিনা বেরিকাতি বাদিনা ইশফাবিহি সাকিমুনা বিইজনি রাব্বিনা। আমাদের দেশে নিয়ম আছে, দেখবেন মা বোনেরা করে, ফোড়া যদি হয় তো সেই ফোড়াটা তো বসানো খুব কঠিন আছে, তো পাকিয়ে দেয় তাড়াতাড়ি, যাতে করে পুঁজটা বেরিয়ে গেলে ভালো হয়ে যাবে। তো ফোড়া পাকানোর জন্য কি করে? চুন কি করে? মাটি ব্যবহার করে, মাটি মাটি দিয়ে লেপে দেয়। আছে এক এক রকম আছে, কিন্তু মাটি দেয় না, দেয় না, মাটিও দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিকিৎসা হলো মাটি। এবার অনেকে বলবো ওটা রাসূলের হাত, মদিনার মাটি আলাদা কথা, কিন্তু আম ভাবে আমরাও মাটি লাগাতে পারি, কারণ মাটি দিয়ে বোঝা যায় যে মাটি দিয়েও আপনার ফোড়া পাকে বা চিকিৎসা হয়, কিন্তু সঙ্গে সঙ্গে এই দোয়াটা পড়তে হবে। দোয়াটা কি? বিসমিল্লাহ তুরবাতু আরদিনা বেরিকাতি বাদিনা, থুতু দিয়ে মাটিটা ভেজাতে হবে। এবার বলবেন থুতু বাদিনা বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু, তাও না, অতএব আপনার থুতু দিয়েও আপনার, যেহেতু বরকতের থুতু, দোয়া পড়ার থুতু, আল্লাহর নাম আল্লাহর জিকিরের থুতু, এই থুতু দিয়ে মাটিটা ঘুলিয়ে আপনি ফোড়ার উপরে লাগিয়ে দেন, তাহলে কি হয়ে যাবে? আপনার রোগ আরোগ্য হয়ে যাবে। সুতরাং এই দোয়াটা পড়তে হবে। ব্যাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি কিছু কেউ যদি ব্যথা বেদনার কথা বলতো, মনে করুন আপনার ব্যথা হয়ে লেগেছে, এখানে আঘাত লেগেছে, এখানে ব্যথা হচ্ছে, কিংবা এখানে ব্যথা হচ্ছে, তো সেখানে হাত রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দা ইয়াদাকা আলাল্লাযী ইয়ালামু মিন জাসাদিক ওয়া কুল বিসমিল্লাহি সালাসা, বিসমিল্লাহির রহমানির রহিম না, বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, তারপরে কি বলো? আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাযির, কবার? সাতবার। তাহলে ইনশাআল্লাহ ব্যথা ভালো হয়ে যাবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসার জন্য জিবরিল আসতেন, জিবরিল ঝাড়ফুঁক করতেন, ইয়া মুহাম্মদ ইস্তাগাইতা, আপনার কোন অসুস্থতা আছে? বলতে হ্যাঁ আমি অসুস্থ। বল বিসমিল্লাহ ইয়ারকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহ ইয়ারকিকা। এই দোয়া পড়তে, এই দোয়াটা কার? জিবরিলের দোয়া। যদি আমরা ব্যবহার করি তো ইনশাআল্লাহ আমরা রোগের চিকিৎসা করতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেনকে ঝাড়ফুঁক করতেন, ছোট ছোট বাচ্চা, তাদের বিভিন্ন রোগ, বালা, ভয়, ভূত ইত্যাদি কান্নাকাটি বহু রকম হয়। তখন যদি আমরা ঝাড়ফুঁক করি তাহলে সেটা হবে না, সেটা কি বলতে হবে? দোয়াটা কি? রিজুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ। বিশেষ করে ছোট বাচ্চাদেরকে নজর লাগে। ফেসবুকে এক ভাই বলছেন যে দেখবেন আপনি ফেসবুকে, বাচ্চা হলেই ফেসবুকে ডাউনলোড করে, আমার আজ বাচ্চা হয়েছে, আমার আজ সোনা হয়েছে, আমার আজ রূপজন্ম নিয়েছে, ও বাবা। আর অনেকে বলে মাশাআল্লাহ, অনেকে বলে সো কিউট, কিউট, বুঝতে পারছেন? কোন ভালো জিনিস দেখলে কি বলতে হয়? মাশাআল্লাহ বলতে হয়, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, বরকতের দোয়া দিতে হয়। কেউ কেউ ওসব জানে না বা বলে না, সো কিউট, আর খুব ভালো লাগে। আমার মন তো, আমার ছেলের জন্য বলছে, আর আমার মনটা ফুলে বেগুন বেলুন ফোলা। কেন? বাচ্চা হয়েছে তো ডাউনলোড করতে হবে কেন? দোয়া নেওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য। কেউ মারা গেল তার ছবি দিয়ে দিল বলছে দোয়ার জন্য। আরে এগুলো কি? ছবি থেকে দূরে থাকো, আলফাল ছবি তুলো না, ছবি দিয়ে ডাউনলোড করো না। এখন বাচ্চার ছবি দিল নি বলছে সো কিউট নেবে, সেই ব্যক্তি নিজে লিখেছে যে যেমনি আমি করলাম তার পরদিন থেকে আমার ছেলে অসুস্থ। এটা সম্ভব না অসম্ভব? নজর লাগতে পারে। আপনি যখন ফেসবুকে দিলেন, কমসে কম 5,000 না হলেও তার কিছু কম তো আছেই আপনার বন্ধু বান্ধব, আর সব বন্ধুকে তো চেনেন না। ওই বন্ধু ফ্রেন্ডশিপে আছে কিন্তু ফ্রেন্ড নয়, দুশ্মনও থাকতে পারে। তো সো কিউট বলছে, তো তার কি অবস্থা হবে? নজর লাগতে পারে না? পারে না। ছোট বাচ্চাদের ফুটফুটে বাচ্চা হলে, দেখার মতো বাচ্চা হলে, তার আচরণ, তার হারাকাত যাকে বলে, যদি দেখার মতো হয় তো মানুষের মনে একটা কি হয়, ইস বাচ্চাটা কি সুন্দর, যদি আমারটা এরকম হতো, এই যে মনে একটা হিংসা। আর হিংসা থেকে যে নজরটা বের হয় সেই নজর গিয়ে প্রতিক্রিয়া করে বাচ্চার ভিতরে। এটা শরীয়ত স্বীকৃতি দিয়েছে, এটা সম্ভব। সুতরাং ফেসবুকে এভাবে দেবেন না, বিশেষ করে সুন্দর ফুটফুটে বাচ্চা হলে ফেসবুকে ডাউনলোড করা কোনো প্রয়োজন নেই, দোয়া নেওয়ার প্রয়োজন নেই। যারা সামনে আছে তাদের কাছে দোয়া নেন যথেষ্ট। আরে ফেসবুকে যাদের কাছে দোয়া চাইছেন সবাই দোয়া না দিয়ে বদ্ধও দিতে পারে, পারে না? পারে না, দোয়া না দিয়ে বদ্ধও দিতে পারে। সুতরাং এ করা ঠিক না। ঝাড়ফুঁক করো ছেলে ছেলেকে কি বলে? ওই জুকুমা বি কালিমাতিল্লাহি তামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেনের জন্য করতেন, আর তিনি বলেছেন কানা আবুকুম ইউআউযু বিহিমা ইসমাঈল ওয়া ইসহাক। দেখছেন, কানা আবুকুম, তোমাদের বাবা, কাকে বলছেন? সাহাবীদেরকে বলছেন। কানা আবুকুম, তোমাদের বাবা, তোমাদের বাপ, তোমাদের পিতা ইব্রাহিম, কে? তোমাদের পিতা বলছে না, আরবের, আরবকে বলা হয়েছে আরবের পিতা ইব্রাহিম, আরবের পিতা হলো, কিন্তু আম ভাবে যখন বলা হয়েছে আবুকুম, তারপর কোরআনও বলা হয়েছে মিল্লাতু আবিকুম, তো আম ভাবে সমস্ত মুসলমানদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিসসালাম। এই তোমাদের পিতা তার দুই ছেলে ইসমাইল ও ইসহাককে কি করতেন? ঝাড়ফুঁক করতেন। ঝাড়ফুঁক করতেন, মুখের তাবিজ, এটা এটা মুখের তাবিজ, এটাকে তাবিজ বলে, কিন্তু মুখের তাবিজ, মৌখিক তাবিজ, লটকানো তাবিজ না, কাগজের তাবিজ না, ইত্যাদি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার আনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই আনাস্তাগফিরু মিনাল আইন, তার মানে বদনজর লাগলে যেন আমি ঝাড়ফুঁক করাই। তারপরে ঝাড়ফুঁক আছে, নজর বদনজর লাগলে কিংবা বিছু ইত্যাদিতে দংশন করলে, বিছা ইত্যাদিতে দংশন করলে খুব জ্বালা যন্ত্রণা হয়, তাই না? তো সেই সময়ে ঝাড়ফুঁক করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ফুঁক করতে নিষেধ করেছিলেন। তো আমর ইবনে হাজম তার পরিবারের লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, যে আমরা, আমাদের কাছে তো রুকিয়া আছে, আমরা ঝাড়ফুঁক করি, এই যে বিছু টিছু কামড়ে দিলে ঝাড়ফুঁক করি, তা এত তো আপনি নিষেধ করছেন, কি করা যায়? তো বলে ঠিক আছে, তোমাদের ঝাড়ফুঁক কি পরো পেশ করো আমার কাছে, আর যেটাতে যেটা মানে সমস্যা নেই সেটা তোমরা পড়তে পারো, আর মানিস্তাতা আমিন কুমাইয়ানফাহু ফালিয়ানফাহু, তোমাদের মধ্যে যে তার ভাইয়ের উপকার করতে পারে ঝাড়ফুঁকের মাধ্যমে সে যেন সে তা করে, সে যেন তা করে। তার মানে ঝাড়ফুঁকের মাধ্যমে যদি উপকার করতে পারে আর যেন কি হয় শিরিক না হয়, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত তাতে শিরিক না হবে, যতক্ষণ পর্যন্ত শিরকি ঝাড়ফুঁক না হবে, বোঝা গেল নিজের ভাষাতেও দোয়া দিয়ে ঝাড়ফুঁক করা যায়। শর্ত আছে, শর্ত হচ্ছে কয়টা? তিনটে। নম্বর এক, যেন তা কোরআনি আয়াত কিংবা সহি হাদিসের দোয়া দিয়ে হয় কিংবা আল্লাহর প্রমাণিত নাম দিয়ে হয়, যেমন ইয়া শাফি ইয়া কাফি, তারপরে আপনার নূর, এই যে বলছে না, এই নাম যেন প্রমাণিত হয়, এই প্রমাণিত নাম দিয়ে ঝাড়ফুঁক করতে হবে। নম্বর দুই, তা যেন আরবি ভাষায় হয় এবং বোধগম্য হয়, এটার একটা শর্ত, আরবি ভাষায় হয় এবং বোধগম্য হয়, যাতে করে বুঝতে পারা যায় মানে, এর অর্থ বোঝা যায়। আর এ নয় হিজি বিজি ইড়িং বিড়িং করে আপনি একটা ভাষা বললেন যে ভাষা বুঝাই গেল না। তারপরে তৃতীয় হচ্ছে যেন রোগী ঝাড়ফুঁকি, রোগী এবং ঝাড়ফুঁককারী এই বিশ্বাস রাখে যে ঝাড়ফুঁকের এবং এরকমভাবে ওষুধ চিকিৎসা করলে ওষুধের নিজস্ব কোনো তাসির নেই আল্লাহর ইচ্ছা ছাড়া। আপনি ঝাড়ফুঁক করলেন ঝাড়ফুঁকেই ভালো হয়ে গেল তা না, বরং আল্লাহর ইচ্ছাতে ভালো হলো। আপনি ওষুধ খেলেন, ও ডাক্তার সাংঘাতিক ওষুধ দিলে ভালো হয়ে গেল, তো ওষুধ ভালো হয়নি, মানে ওষুধে ভালো হয়নি, কিসে ভালো হয়েছে? ওষুধটা ব্যবহার করেছেন উপায় স্বরূপ, কিন্তু ভালো করেছেন আল্লাহ। এটা মুমিনের বুকে, মুমিনের মুখে থাকতে হবে যে আল্লাহ তালাই হচ্ছেন আরোগ্য দাতা। তো এই তিন শর্তে ঝাড়ফুঁক করার কথা বলা হয়েছে, তার ইচ্ছা ও তকদিরের উপরে হয়, আল্লাহর ইচ্ছা তকদির, আল্লাহ যে তকদির লিখেছেন, রোগও লিখেছেন তার ওষুধও লিখেছেন। অতএব কোন ফেরিস্তা জিন বা কোন দেবতার, যেমন ষাট বা ষষ্ঠী মায়ের অনেকে ঝাড়ফুঁক করে, ষাট ষাট বালাই ষাট বালাই ষাট ষাট ষাট, ষাট জন কাকে বলে? ষষ্ঠী দেবী, ওই বাচ্চাদেরকে কাঁদায় হাসায়, কাদের মতে, কাদের বিশ্বাসে? ওই যে পাশের বাড়ির ওদের বিশ্বাসে কাঁদায় হাসায়, বলে যে বাচ্চারা কাঁদে না, তখন হয়তো ষাট মায়ের ষাট বালাই ষাট বালাই ষাট। দেখছেন, ষষ্ঠী দেবীর নাম নাই, যেমন লক্ষ্মী, ও মা লক্ষ্মী, লক্ষ্মী সোনা, এই যে লক্ষ্মী কাদের দেবী, আপনাদের তাই না? আল্লাহুল মুস্তাআন। তো সেই সবের নাম নিয়ে আমরা ব্যবহার করি, আমরা শিরিক করি, আমরা নিজেরাই হয়তো বুঝি না, মন গড়া হিজিবিজি মন্ত্র তন্ত্র দ্বারা ঝাড়ফুঁক করানো শিরকের পর্যায়ভুক্ত। বেশ, তাহলে আরেকটা কথা বলে দিই, ঝাড়ফুঁক করা চলবে, ঝাড়ফুঁক করে চিকিৎসা করা চলবে, আর তাতে বিনিময় নেওয়াও চলবে, যেমন হুজুররা তাবিজ লিখে কি নেয়, বাপরে অবস্থা খুব খারাপ, মানে ভয় দেখিয়ে আপনার কাছ থেকে বেশি টাকা আদায় করবে। তো যেমন হুজুররা তাবিজ লিখে, শিরকি তাবিজ লিখে বা কোরআনি তাবিজ লিখে, জায়েজ না, কোরআনি তাবিজ জায়েজ না, তাই না? যে টাকা পয়সা নেয়, টাকা পয়সা উপার্জন হালাল না হারাম? হারাম। হুজুর তুমি হারাম খাচ্ছ আর ঝাড়ফুঁক করো, ঝাড়ফুঁক করে পয়সা নাও, সমস্যা নেই, হালাল তোমার জন্য, ঝাড়ফুঁক করে পয়সা নেওয়া হালাল। এটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সাহাবী মদিনার বাইরে গেলেন, সেখানে এক গ্রামে গেলে তারা মেহমান মেজবানি করলো না, তারপরে তাদের সর্দারকে বিছুতে কামড়ে দিল, তারপরে ঝাড়ফুঁক তারা করলো কিন্তু কিছুই হলো না, জ্বলন থামে না। তারপর এখানে এসে বলছেন, দেখো তোমাদের মধ্যে কেউ ঝাড়ফুঁককারী আছে? তো হ্যাঁ আছে, কিন্তু তোমরা তো আমাদেরকে মেজবানি করানি, তোমাদের জন্য যাবো না যতক্ষণ না আমাদেরকে পারিশ্রমিক দিয়েছ। হ্যাঁ পারিশ্রমিক দেবো, 30টা ছাগলের বিনিময়ে ঝাড়ফুঁক করার কি হলো, চুক্তি হলো, গিয়ে ঝাড়ফুঁক করলেন কি দিয়ে? সূরা ফাতিহা দিয়ে, উম্মুল কিতাব দিয়ে, সূরাতুশ শিফা দিয়ে ঝাড়ফুঁক করলেন, আর ভালো হয়ে গেল, এত সুন্দর ভালো হয়ে গেল। তখন তো তারা খুশি মনে 30টা ছাগল দিয়ে দিল। সাহাবরা বললেন, দেখো এই তো ছাগল নিলাম আল্লাহর কিতাব পড়ে, তো জানি না হালাল না হারাম, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে জিজ্ঞেস করবো, তারপরে জিজ্ঞেস করলেন, বলে তা ঠিক আছে, তোমরা যে যেসব পারিশ্রমিক গ্রহণ করো তার মধ্যে কিতাবুল্লাহ হচ্ছে বেশি অধিকারী, তোমরা আপোষে ভাগ করে নাও আর আমার জন্য একটা ভাগ রেখে দাও। আল্লাহ আকবার। তাহলে বোঝা গেল যে এখানে চলবে নেওয়া, ঝাড়ফুঁকের জন্য আপনার এ নেওয়া চলবে। বেশ, এখন যে বৈজ্ঞানিক কারণ সেই কারণে আপনি চিকিৎসা করতে পারেন, মা আনজালাল্লাহু দা আন ইল্লা আনজালাল্লাহু দাওয়া, তিনি এমন কোন রোগ পাঠাননি যে যে রোগের কোন ওষুধ নেই। এই যে বলছে ক্যান্সারের ওষুধ নেই, বাজে কথা, আছে কিন্তু আবিষ্কার হয়নি। এইডস রোগের ওষুধ নাই, বাজে কথা, আছে কিন্তু আবিষ্কার হয়নি। আল্লাহ তাআলা এমন কোন রোগ দেন না যার ওষুধ নেই। তবে হ্যাঁ, যদি রোগ মনে করেন বার্ধক্য রোগের ওষুধ নেই, আজ বলে আমি মরব না, এই মরা রোগের ওষুধ, এটা রোগ নয়, এটা আপনাকে দুনিয়াতে এসেছেন, দুনিয়া ছেড়ে যেতে হবে, সুতরাং এর চিকিৎসা নেই। তাদাওয়াও ওয়ালা তাদাওয়াও বিল হারাম, তিনি মধু দিয়ে চিকিৎসা করেছেন, আর কোরআনে বলা হয়েছে মধু সর্বরোগের ঔষধ। তেমনি এই যে ব্যাঙের ছাতা দিয়ে চিকিৎসা করতে বলেছেন, চোখের ওর পানি দিয়ে চোখের চিকিৎসা হয়। তারপরে কালো জিরা দিয়ে চিকিৎসা করেছেন, জমজমের পানি দিয়ে চিকিৎসা করে, জমজমের পানি সর্বরোগের ঔষধ বলা হয়েছে। তারপরে হিজামা, হিজামা কাকে বলে? সিঙ্গি লাগানো, কাকে বলে? ওই যে দেহে এক প্রকার যন্ত্র লাগিয়ে রক্ত টেনে নেওয়া, বদ রক্ত বের করা, এই হিজামত দিয়ে তিনি চিকিৎসা করেছেন। তাহলে এই চিকিৎসাগুলো করা হচ্ছে জায়েজ। এখন এবার আমরা বলবো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ঝাড়ফুঁক করো, আর তাকে ঝাড়ফুঁকও করা হয়েছে। কিন্তু হুজুর একটা হাদিসে যে আছে যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি দেখলাম যে নবীদেরকে দেখানো হলো বড় বড় জামাত ইত্যাদি ইত্যাদি, তো বললেন তারপরে বিশাল জামাত দেখলাম, ভাবলাম এটা না, বলে মুসার উম্মত যাই হোক, এটা হাদিস আপনারা শুনেছেন, তারপর উম্মত দেখানো হলো যে এটা হচ্ছে তোমার উম্মত। আর এর সাথে 70,000 লোক আছে যারা বিনা হিসাবে জান্নাত যাবে, কত হাজার? 70,000। আর অন্য এক বর্ণনায় আছে যে এই 70,000-এর প্রত্যেকটার সাথে 70,000 বিনা হিসাবে জান্নাত যাবে। আল্লাহু আকবার। তাহলে কত কোটি হচ্ছে আমার হিসাব এখন মনে নেই, হিসাবটা লিখেও রাখিনি, আছে আমার জান্নাত জাহান্নাম বইয়ে এই হিসাবটা দেওয়া আছে। তো হাদিসটা যখন বললেন তখন সাহাবারা ভাবলেন কে, তারা কোন শ্রেণীর মানুষ যারা 70,000-এর ভিতরে হবে এবং জান্নাতে যাবে। তারপরে একটা বলল যে হয়তোবা যারা ইসলামে জন্মগ্রহণ করেছে কিংবা ইসলামে যারা আল্লাহ রাসূলের সহযোগিতা করেছে সাহাবা, তারা হচ্ছেন সেই লোক। নিজে নিজে বলতে লাগলাম। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে বেরিয়ে এসে বললেন, হুমুল লাযীনা, তারা হচ্ছে তারা যারা ঝাড়ফুঁক করায় না, এবং তারা হচ্ছে তারা যারা অশুভ লক্ষণ মানে না, আর তারা হচ্ছে তারা যারা দেগে চিকিৎসা করায় না। ওয়া আলা রাব্বিহিম ইতাওয়াক্কালুন, কেবল তারা আল্লাহর উপরে ভরসা রাখে, কেবল আল্লাহর উপরে ভরসা রাখে, চিকিৎসা দরকার নেই। যেমন ওই মহিলাটার মতো প্রথমে বললাম না, আল্লাহর উপরে ভরসা রাখবো, সবুর করবো, যেহেতু আমি জান্নাতের গ্যারান্টি পেয়ে গেছি, কার কাছ থেকে? আল্লাহ আকবার। তাহলে শুধু আল্লাহর উপরে যদি তারা ভরসা রাখে, তারা এই শ্রেণীর মানুষ হবে যারা 70,000-এর মধ্যে এবং বিনা হিসাবে জান্নাত যাবে। উকাসা বিন মেহসান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি ওদের দলভুক্ত? আপনি দোয়া করুন যেন আমি ওদের দলভুক্ত হই। আহান্তা মিনহুম, তোমার জন্য তাহা যাও। তখন আরেকজন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য না, খালাস, সাবাকাকা বিহা উকাসা। উকাসা যে আগে বলেছেন জান্নাতের লোভ কি, জান্নাতের লোভ যে জান্নাতটা পাবো তার জন্য প্রতিযোগিতা এবং লোভ, যে আল্লাহ রাসূল এই সময়ে জান্নাতের কথা বলছেন, আমি জান্নাতি হয়ে যাই গ্যারান্টি। যেমন ওই মহিলা, তো তাদের ব্যাপার আলাদা, তাই না? কিন্তু আমাদের ব্যাপার হচ্ছে দুনিয়া। যদি আমরা পাই লাখ টাকা, লাখ রিয়াল, 50,000 রিয়াল, তাহলে তো ছুটে বলতে হবে না, ফজরের আগে কেন, সারা রাত জেগে থাকবো, সমস্যা নেই। কিন্তু তাদের হচ্ছে জান্নাত, দুনিয়া যাক, আমার অসুস্থতা যাক, আমার রোগ বালা, আমার কষ্ট হোক, কিন্তু কি চাই? জান্নাত চাই। তাহলে এখানে যে বলা হলো হুজুর ঝাড়ফুঁক করায় না, ঝাড়ফুঁক করায় না মানে সামান্য কিছু হলো আমাকে ঝাড়ফুঁক করে দেন, অনেক মানুষ আছে কিছু হলো হুজুর ঝেড়ে দেন একটু, হুজুর আমার ঝাড়ফুঁক করে দেন, না এরকম করা ঠিক না, তোমার সামান্য রোগ হয়েছে সবুর করো। তো আল্লাহর উপরে ভরসা করে সবুর করতে হবে, লোকের কাছে এইভাবে ঝাড়ফুঁক করাতে যেও না। কোনো কোনো বর্ণনায় আছে ঝাড়ফুঁক করে না, সেটা সহি না, সেই বর্ণনায় আছে যে ঝাড়ফুঁক করে না, এই শব্দ সঠিক না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ফুঁক করতে বলেছেন। আর এখানে করায় না মানে কি, লোকের কাছে গিয়ে এই সামান্য কিছু হলো একটু ঝাড়ফুঁক করে দেন, তো এটা করায় না। আর অশুভ লক্ষণ মানে না, অশুভ লক্ষণ মানে অশুভ লক্ষণ আপনি দেখেন ও মাছকটা লাফাচ্ছে রে, আজ বোধ হয় কিছু নোকসান হবে, নোকসান হবে, এটা কি অশুভ লক্ষণ মনে করার, মাছক লাফানো অশুভ লক্ষণ আপনি মনে করলেন, বাড়ি থেকে বের হলেন, কে এই কোথায় যাচ্ছ, হ্যাঁ ঘোড়ার ডিম পিছু ডেকে দিল আজ আমার, এরকম হয় না, হয় না? এই শ্রেণীর বহু জানেন, আপনাদের আপনাদের থেকে মেয়েরা বেশি জানবে। তো এই যে অশুভ লক্ষণ মনে করে না, এটা হচ্ছে শিরিক, এটা কিন্তু শিরিক, অশুভ লক্ষণ মনে করে না, বরং আল্লাহর উপরে ভরসা করে, যদিও মনে এরকম খটকা লাগে এরকম হলো তাহলে আমার কিছু ক্ষতি হবে নাকি। অনেক সময় মানুষ স্বপ্ন দেখে বুঝলেন, স্বপ্ন দেখছে আমার দাঁত ঝরে গেছে, আমার দাঁতগুলো ঝরে গেছে, দাঁত ঝরে যাওয়ার মানে জানেন, দাঁত ঝরে যাওয়ার মানে হচ্ছে যে আপনার যে যে জিনিসটা আসল মেন জিনিস যাকে নিয়ে আপনি খাচ্ছেন সেই জিনিস আপনার মারা যাবে, তার মানে আপনার নির্ভরশীলতা যার উপরে, মনে করেন আপনার আব্বা কিংবা আপনার বড় ভাই কিংবা আপনার বড় ছেলে মারা যাবে, এরকম কাকে মানে জিজ্ঞেস করতে যাবেন তো বলে দেবে, কিন্তু খবর তার মানে জিজ্ঞেস করবেন না, আর মনের ভিতরে খুটখুট খুটখুট করবে, আরে স্বপ্ন দেখলাম হয়তো বা কেউ মরবে, হয়তো বা, খবরদার না, এ স্বপ্ন বলোই না কাউকে, খারাপ স্বপ্ন দেখলে বলো না, আর অশুভ ধারণা করো না, খবরদার। হুজুর স্বপ্নে দেখি সবসময় সাপ আমার পিছু পিছু দৌড়ে বেড়াচ্ছে, আরে বেড়ে বেড়ে তো কি হলো, সমস্যা কি, তোর পেছনে শত্রু আছে তাই না, কিন্তু মনের ভিতরে সবসময় খুচু খুচু খুচু খুচু খুটু খুটু করতে থাকবে, আর লোকে কি হবে কে, না এরকম করো না, স্বপ্নের গুরুত্বই দিও না, আল্লাহর পক্ষে স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে না, শয়তানের পক্ষ থেকে না, তোমার মনের আলা ঠালা, এটা কে বুঝবে, তো কে বলবে, সুতরাং এ নিয়ে তুমি গুরুত্বই দিও না, চুপচাপ থাকো। বেশ যাই হোক, এখন এই চিকিৎসা গেল, তাহলে বোঝা গেল কি ঝাড়ফুঁক করানো যাবে। আর দেগে চিকিৎসা করানো মানে কি হুজুর, এটা কিন্তু করা যায়, যখন অন্য চিকিৎসা না থাকে করা যায়, দেগে মানে লোহাকে গরম করে ছেঁকা দেওয়া, এই ছেঁকা দেওয়া বা ছেঁকা দেওয়া যাকে বলে, এরকম চিকিৎসা করায় না, তারা আল্লাহর উপরে ভরসা করে, তারাই হচ্ছে 70,000 মানুষ যারা বিনা হিসেবে জান্নাতে যাবে। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ যখন কিছু পান করবে তখন সে যেন পান পাত্রে নিঃশ্বাস না ছাড়ে, অথবা তাতে ফু না দেয়, পানিতে নিঃশ্বাস ছাড়া হবে না, গ্লাসে পানি খায় কিনা, শ্বাস নিচ্ছেন পানির ভিতরে চলবে না, যায় না, চা গরম আছে অনেকে ফুঁক দেয়, অনেকে বাচ্চাকে খাওয়ায় ফুঁক দিয়ে খাওয়ায়, এটা যায় না, নাজায়েজ, নাজায়েজ, বলা হয় কার্বন ডাইঅক্সাইড মিশে ক্ষতি হতে পারে, কিন্তু হুজুর আপনারা যে পানি পড়া দেন আর ফুঁক দেন, এটা হচ্ছে কোরআনের বরকত, কোরআনের বরকত মিশ্রিত থুতা থুতু, ওই যে আল্লাহ রাসূল দেখছেন মাটি ভিজালেন থুতু দিয়ে, তাই না, আর উনিও থুতু হালকা থুতু, আর হালকা থুতু না মারলেও আপনার ফুকের সাথে কি বের হয়, জলীয় বাষ্প থাকে, সেটাও আপনার থুতু আছে। তো যাই হোক, এটা হচ্ছে কোরআনে, এটা বুঝতে পারলেন আশা করি, তাতে পানি পড়া দেওয়াতে দোষ নেই। বদনজর দূর করতে আরেকটি চিকিৎসা অনেকের হয়তো মনে শিরিক হতে পারে, যাকে বদনজর লেগেছে তার চিকিৎসা হচ্ছে, যার নজরে বদনজর লেগেছে তার গোসল করা কিংবা উজু করা পানি দিয়ে তাকে গোসল করানো, এটা হয়তো অনেকে শিরিক মনে হতে পারে, কিন্তু না, এটা সহিহ হাদিসে আছে, অতএব এটা হচ্ছে বৈধ চিকিৎসা। আচ্ছা হুজুর, মসজিদের ধুলো খেয়ে, মসজিদ ধোয়া পানি খেয়ে কি চিকিৎসা করা যায়? না না, শিরিক। পীর সাহেবের দরবারে গিয়ে ধুলো নিয়ে এলেন, মাজারের কি বলে আপনার চাদর চাদর কাটা, তারপরে কলকের ছাই, এসব দিয়ে তাবিজ করে চিকিৎসা, না খেয়েও চিকিৎসা হবে না, অনেকে বলে খেয়ে চিকিৎসা সমস্যা নেই, তাহলে কি মসজিদ ধোয়া পানি খাবেন? আমি এক জায়গায় ইমামতি করতাম, তো হঠাৎ করে একদিন সকালবেলায় উঠে দেখছি মসজিদ ধুচ্ছে দু তিনটে লোক, আমলে তো মসজিদ তো ইমাম সাহেবকেই ধুতে হয়, কি ব্যাপার সকালবেলায়, আপনারা কোথা বাড়ি? চিনি না, গ্রামেরও নয়, কোথা বাড়ি? তো বলছে আমাদের অমুক গ্রাম বাড়ি, তো আপনার মসজিদ ধুচ্ছেন কেন? বলছে হুজুর বলেন না, আমার মেয়ে খুব অসুস্থ, তো হুজুর বলেছে যে 7 মসজিদ ধোয়া পানি খাওয়ালে ভালো হবে। মাশাআল্লাহ, যাক আমাদের মসজিদ আজ পরিষ্কার হয়ে গেল, তাই না? তো এরকম চিকিৎসা করানো যায় না, নাজায়েজ, না যায়, শিরিক। যদি বলেন যে ঝাড়ফুঁক আমরা করাই কিন্তু কাজে তো লাগে না, অনেক সময় দেখি ঝাড়ফুঁক করালে কাজে লাগে না, তো অনেক সময় ওষুধ খাওয়ালেও কাজে লাগে না, ঠিক না ভুল? আসলে ওষুধ খেতে হলে ওষুধ ছাড় দেওয়ার সাথে সাথে ওষুধে কাজ করবে না এমন বাধা দূর করতে হবে, যেটাকে কি বলা হয় অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক নাকি অ্যান্টিবায়োটিক জানি না, ঠিক অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, তো অ্যান্টিবায়োটিক এটা দিতে হবে, তবে আপনার ওষুধ কাজ করবে। ঝাড়ফুঁকের ক্ষেত্রেও তাই, আপনি ঝাড়ফুঁক করছেন ঠিকই, নিশ্চয়ই কোন এমন জিনিস আছে যে ঝাড়ফুঁক কাজে লাগে না, সেরকম বাধা সৃষ্টিকারী আছে। তাহলে কি করতে হবে? রোগী ও চিকিৎসার জন্য একিন থাকতে হবে, একিন পূর্ণ একিন থাকতে হবে যে হ্যাঁ আমার এতে ভালো হবে। দুই নম্বর কি, তাওয়াক্কুল থাকতে হবে, আল্লাহর উপরে ভরসা থাকতে হবে, আর বিশ্বাস করতে হবে যে শেফা কার কাছ থেকে, আল্লাহর কাছ থেকে। চিকিৎসক সঠিক হতে হবে, ভণ্ড হলে হবে না। আমি ভণ্ড চিকিৎসক নিয়ে চিকিৎসা করালেন, হ্যাঁ বলে হ্যাঁ চিকিৎসা হবে, আমাকে একা ছেড়ে দাও, একটা রুমে যাও, একটা রুমে গিয়ে মহিলার পেটে তেল দাও, এভাবে তেল পড়া দিয়ে পেটে মালিশ করলে পরে মহিলার রোগ ভালো হয়ে যাবে, কি সুন্দর চিকিৎসা, তাই না? তাও দরজা বন্ধ করে। আমাকে এক ভাই বলছেন, হুজুর শেষকালে তো আমি দরজা ভেঙে বাঁশ দিয়ে পেরোতে লাগলাম, শয়তান এটা হচ্ছে চিকিৎসা, বলছে মহিলাকে ঘরের ভেতরে একা ঢুকিয়ে নিল, তেল পড়া দিচ্ছে আর পেটে বোলাচ্ছে, আর তখন মহিলার অবস্থা ঘেমে একাকার হবেই। তো বলছে শেষকালে আমি ফাঁক দিয়ে দেখছি দরজা ভেঙে ঢুকে ভণ্ড কোথাকার, এটা হলো চিকিৎসা। তো যাই হোক, তো এরকম ভণ্ড চিকিৎসা যেন না হয়, সিরকি ঝাড়ফুঁক যেন না হয়, আর জিনের নামে কিছু জবাই না করা হয়। অনেকে বলে জিনের নামে পায়রা জবাই করতে হবে, ছাগল জবাই করতে হবে, তবে ভালো, এগুলো হচ্ছে শিরিক। কোন শরীয়ত বিরোধী কর্ম যেন না হয়, পর্দার সাথে মহিলাকে ঝাড়ফুঁক করতে হলে পর্দার সাথে, সঙ্গে তার মাহরাম থাকবে, আর মহিলার সঙ্গে একাকিত্ব অবলম্বন করা যাবে না, নারী দেহ স্পর্শ করা যাবে না, ইত্যাদি আরো অনেক শর্ত আছে যা শরীয়ত বিরোধী, যদি মানতে পারি তাহলে ঝাড়ফুঁক আমাদের কাজে দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন এই চিকিৎসাটাকে, এটা কিন্তু ফালতু চিকিৎসা না, এটা কুসংস্কার না, এটা বিজ্ঞানীরা বলতে পারে কুসংস্কার বা আর কেউ বলতে পারে, কিন্তু আমাদের শরীয়ত এটাকে মানে, অতএব এটা শরীয় চিকিৎসা। সেই চিকিৎসাকে সঠিকভাবে শরীয় পদ্ধতিতে প্রয়োগ করে আমরা আমাদের আরোগ্য আনয়ন করব। আল্লাহ তাআলা আমাদের শিফা দেন, আযাবিল বাস রাব্বান নাস ওয়াশফিআনতা আশফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লা ইগাদির সুকমা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।